إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইজমা কিয়াস বিভ্রান্তি নিরসন সম্পর্কে। আমাদের সমাজে বিভিন্ন সময়ে এক শ্রেণীর মানুষেরা বলে থাকে, যখন কোনো বিষয় আসে যেটা কোরআন হাদিসে নেই, বলে এটা ইজমা দ্বারা প্রমাণিত, এটা কিয়াস দ্বারা প্রমাণিত। আবার আমরা যখন কোরআন এবং হাদিসের কথা বলি, তখন তারা বলে যে এরা ইজমা কিয়াস মানে না। বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন। এটা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহর দিন প্রচারের জন্য, দিনকে বুঝানোর জন্য। তবে আল্লাহর দিন সর্বকালে সর্বযুগে একটাই ছিল, তার নাম হল ইসলাম। ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এই সব ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দেন নাই, এগুলো কখনোই আসমানি ধর্ম ছিল না। কোরআনুল করিমে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম না ইহুদি ছিলেন, না নাসারা খ্রিস্টান ছিলেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন মুসলিম এবং হানিফ মুসলিম। হানাফি মাযহাব যারা মানে তারা খুশি হতে পারে, তো হানাফি মাযহাবের লোক ছিল ইব্রাহিম আলাইহিসসালাম। না, এখানে হানিফ বলা হয়েছে, হানাফি বলা হয় নাই। হানিফ মানে হচ্ছে মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, সমস্ত মাযহাব, সমস্ত মতবাদ, সমস্ত তন্ত্র মন্ত্র সব কিছুকে ত্যাগ করে যে ব্যক্তি হকের দিকে ধাবিত হয়, একমাত্র আল্লাহকে গ্রহণ করে, তার নাম হচ্ছে হানিফ। সুতরাং এই হানিফ হতে হলে হানাফিও ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কাদেরী, নকশবন্দি এই সব কিছুকে ত্যাগ করে পিওর মুসলিম না হতে পারবে, অতক্ষণ পর্যন্ত সে হানিফ মুসলিম হতে পারে না। কারণ হানাফি হলে হানিফ হয় না, সাফি হলে হানিফ হতে পারে না। হানিফ মানে হচ্ছে সমস্ত ফেরকা, দল, মত, তন্ত্র, মন্ত্র সবগুলোকে যিনি ত্যাগ করে একমাত্র আল্লাহর দিকে রুজু করেন তার নাম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম হানিফ মুসলিম ছিলেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, হানিফ মুসলিম ছিলেন, বেজাল মুসলিম ছিলেন না। এরপরে আল্লাহ আবার বলছেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। বুঝা গেল মুসলিম বলার পরে হানিফ বলার পরে আবার বলছেন মুশরিক ছিলেন না, তার মানে এত কিছু দাবি করার পরেও মুশরিক হতে পারে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক, বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে এই মুশরিক বলতে বেঈমানদেরকে বোঝানো হয় নাই, এই মুশরিক হলো ওই সমস্ত লোকেরা যারা ঈমানের দাবি করে, এই মুশরিক হলো ওই সমস্ত লোকেরা যারা দাড়িও রাখে, টুপিও পরে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু আল্লাহকে পাইতে হইলে ভায়া মাধ্যম লাগবে পীর সাহেব। আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায়, যেরকম ভাবে চিনি পানির সাথে মিশে একাকার হয়ে যায়। এইগুলো নামাজ পড়া মুশরিক, এগুলো জিকির করা মুশরিক, এগুলো টুপিওয়ালা মুশরিক, এগুলো দাড়িওয়ালা মুশরিক। যেহেতু মুসলিম হওয়ার পরেও, নামধারী মুসলিম হওয়ার পরেও মুশরিক হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে দিচ্ছেন ইব্রাহিম সম্পর্কে ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুসলিম ছিলেন, মুশরিকিনদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরাক আয়াতে বলেছেন সূরা বাকারার 131 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ বলছেন যখন ইব্রাহিমকে তার রব হুকুম করলেন, বললেন আসলিম, তুমি আসলিম করো, ইসলাম কবুল করো। ইব্রাহিম বুঝতে পারলেন ইসলাম মানে কি। আমাদের দেশের নেতা নেত্রী আছে, এরা ইসলামের মৌলিক অধিকার রক্ষা করার জন্য যারা জিহাদ করছে সারা দুনিয়াতে, আপনি দেখবেন ইন্দোনেশিয়ার ভিতর থেকে পূর্ব তিমুর একটা এলাকা, সেখানে যখন বিভিন্ন এনজিওরা খ্রিস্টান বানালো মুসলমানদেরকে, এরপরে খ্রিস্টানরা স্বাধীন রাজ্য ঘোষণা করার জন্য আন্দোলন শুরু করলো, জাতিসংঘ, আমেরিকা, ব্রিটেন সব গিয়ে তাদের পাশে দাঁড়ালো, খ্রিস্টানদের জন্য স্বাধীন রাষ্ট্র হলো, এবং সেই রাষ্ট্রের ঘোষণা, স্বাধীনতা ঘোষণা করলো তৎকালীন জাতিসংঘের মহাসচিব মুসলমান নামধারী কোফি আনান। এমনি ভাবে আপনারা জানেন সুদান আর একটা মুসলিম দেশ, এই দেশের মধ্যেও দক্ষিণ সুদান খ্রিস্টান ছিল, এই খ্রিস্টানরা যখন নিজেদের জন্য স্বাধীনতার আন্দোলন শুরু করল, গোটা ইহুদি খ্রিস্টান এবং বর্তমান সভ্যতার নামধারী অসভ্য জাতিগুলো, শান্তির ধ্বজাধারী অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসীগুলো তাদের পক্ষে দাঁড়ালো এবং দক্ষিণ সুদানকে স্বাধীন খ্রিস্টান রাজ্য বানিয়ে দিল। অথচ অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে যুগ যুগ ধরে স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কাশ্মীরি মুসলিম জাতি, তাদের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, কারণ এই লোকগুলো মুসলিম। এমনি ভাবে আপনারা জানেন আফগানিস্তানের মুসলিম জাতি যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করল, আমেরিকা তখন তার স্বার্থ উদ্ধারের জন্য আফগানিস্তানে সাহায্য করেছিল, রাশিয়াকে ভাঙার জন্য দুই সুপার পাওয়ার থাকতে পারবে না, এজন্য রাশিয়াকে ভাঙা ছিল প্রয়োজন রাজনৈতিক স্বার্থে। বিশ্বের একক নেতৃত্ব কায়েম করার জন্য আমেরিকার বিরাট স্বার্থ ছিল, সেজন্য তৎকালীন সময়ে আফগানিস্তানে সাহায্যের নামে অস্ত্র বিক্রয় করেছিল। এরপরে যখন আফগানিস্তান রাশিয়া মুক্ত হল, মুসলিম জাতি ইসলাম কায়েমের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য যখন দাবি তুলল, আমেরিকা তখন ঘুরে দাঁড়ালো এবং মুসলিমদের উপরে অত্যাচার শুরু করল। আমেরিকার বিরুদ্ধে যখন মুসলিম জাতি আন্দোলন শুরু করল, লড়াই শুরু করল, তখন আফগানিস্তানের মুসলিমরা হলো সন্ত্রাসী, আমেরিকা হলো শান্তিকামী। একটা মুসলিম দেশের উপরে যারা চরমভাবে আক্রমণ করল, মুসলিম দেশকে যারা দখল করে নিল, এই সন্ত্রাসের বিরুদ্ধে যখন আফগান জাতি যুদ্ধ শুরু করল, তখন গোটা দুনিয়ার মিডিয়া ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামেরা প্রচার করতে শুরু করলো, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী। আর যে আমেরিকা হামলা করলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, সে আমেরিকা হলো শান্তিকামী। আপনারা জানেন ইরাকের বুকে হামলা করেছিল, সাদ্দাম হোসেনের কাছে বিপুল বিধ্বংসী মারণাস্ত্র রয়েছে, ইরাককে তামা করে দেওয়া হলো, সাদ্দামকেও হত্যা করা হলো। এরপরে সেই বিপুল বিধ্বংসী অস্ত্র কোথায় গেল? আমেরিকার যদি লজ্জা থাকত, তাহলে বিশ্ব মুসলিম জাতির কাছে, বিশ্ব মানবতার কাছে ওর পা ধরে ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিল। নির্লজ্জ আমেরিকা ইহুদি খ্রিস্টান জাতি, উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়া, সেজন্য তারা একের পর এক মুসলিম দেশকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি বলছিলাম কোত্থেকে কথাগুলো বললাম, আমার দেশের একদল মানুষেরা বলে ইসলাম মানে শান্তি, এটা ইচ্ছা করে পরিকল্পিত ভাবে করা হয়, না বুঝে না, ওরাও জানে ইসলামের অর্থ কি, তারপরেও কেন শান্তি তর্জমা করে? ওদের ভাষায় শান্তি হচ্ছে মুসলিম জাতি মার খাবে, ঘুমিয়ে থাকবে, ইহুদি খ্রিস্টান নির্যাতন করবে, এর বিরুদ্ধে যাতে মুসলিম জাতি না দাঁড়ায়, এর প্রতিবাদ করতে না পারে, এর বিরুদ্ধে কোন রকম যুদ্ধ ঘোষণা করতে না পারে, সেজন্য আমাদেরকে শিখানো হচ্ছে ইসলাম মানে শান্তি। নতুবা কোরআনের এই আয়াত দিয়ে স্পষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন তার রব বললেন আসলিম, ইসলাম কবুল কর, ইব্রাহিম কি উত্তর দিচ্ছেন? আমি শান্তিতে ঘুমালাম। ইব্রাহিম উত্তর দিচ্ছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী এই সব কিছুর যিনি রব, যিনি মালিক, আমি একমাত্র তার সামনে আত্মসমর্পণ করলাম, ইসলাম করলাম। এরপরে শুধু তিনি একাই নন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসা বিহা ইব্রাহিম বানীহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন, নির্দেশ করেছেন। কি নির্দেশ করলেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন, হে আমার পুত্র, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিনা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন দিন, নির্দিষ্ট একটা দিন ইসলাম। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম অবস্থা ছাড়া। অনেকে তর্জমা করে মুসলিম না হয়ে, মুসলিম না হয়ে মরণ এই কথা ঠিক না। ওয়াল হালিয়া, আরবি যারা জানে তারা বুঝবে, ফালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন, ওয়াও এই অবস্থা ছাড়া যে তোমরা মুসলিম, অর্থাৎ মুসলিম থাকা অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। ইসলাম গ্রহণ করলাম এরপরে যা ইচ্ছা তাই করলাম তা না, মুসলিম থাকা অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না, কারণ কবরে গেলেই তোমার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল, তখন যদি ইসলাম তোমার মুখে না আসে, ইসলাম অনুযায়ী জীবন যাপন না করো, তুমি যদি বলো আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আমি সেকুলার ছিলাম, আমি তো হা হা লাদ্রি কিছুই জানতাম না, এরকম বললে ফেরেশতারা এমন এক গুর্জ দিয়ে বাড়ি মারবে 70 গজ নিচে চলে যাবে। এই জন্য মনে রাখতে হবে, যারা দুনিয়াতে বসে নিজেদেরকে সেকুলার দাবি করে, ধর্ম নিরপেক্ষ দাবি করে, কোন মুসলিম নিরপেক্ষ হতে পারে না, কোন মুসলিম সেকুলার হতে পারে না, কোন মুসলিম গণতন্ত্রী হতে পারে না, কোন মুসলিম সমাজতন্ত্রী হতে পারে না, মুসলিমের একটাই দল একটাই মত, তার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম যে অনুসরণ করে তার নাম হচ্ছে মুসলিম, সে নিরপেক্ষ নয়, সে ইসলামের পক্ষে। পরিষ্কার হয়ে গেল সূরা বাকারার 131-30 পর্যন্ত আয়াত। আমি বলছিলাম যুগে যুগে সব নবীর দিন ছিল কি ইসলাম, এবং সকলের পরিচয় ছিল কি মুসলিম, এটা পরিষ্কার হয়ে গেল। এবারে যে কথা বলতে চাচ্ছি, সব নবীর দিন ছিল ইসলাম, তবে শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন। শরিয়াত কি জিনিস? শরিয়াত হচ্ছে প্রত্যেক ধর্মের মধ্যে যে সমস্ত বিধানগুলো আছে চলার জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তি জীবনের জন্য, এই সব কিছু যে বিধানগুলো আছে এই সবগুলোকে এক কথায় দিন বলা হয়, শরিয়াত বলা হয়। শরিয়াত ভিন্ন ভিন্ন ছিল। কোরআনুল করিমের সূরায়ে মায়দার অর্থাৎ 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, লিকুল্লিন জালনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট পন্থা। তাহলে প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট শরিয়াত আছে, নির্দিষ্ট পন্থা আছে। আমরা যেভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এরকম 5 ওয়াক্ত সালাত এই সময়ে আগের উম্মতের জন্য নির্ধারিত ছিল না, কারোর জন্য 1 ওয়াক্ত, কারো জন্য 2 ওয়াক্ত, এরকম ভাগ ভাগ করা ছিল। এমনি ভাবে গোটা 1 মাস আমরা সিয়াম পালন করলাম, অন্য উম্মতের জন্য 1 মাসের সিয়ামের বিধান ছিল এরকম তা না, এটাকে বলা হয় শরিয়াত। দিন ছিল এক, শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন। কোরআনুল করিমের সূরায়ে হজ এর 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন জালনা মানসাকান হুম নাসিকুহু, আমি প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত করে দিয়েছি ইবাদতের নিয়ম পদ্ধতি। যেরকম ভাবে আমরা এখন তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত ইবাদত করি, এই নির্দিষ্ট নিয়মে অন্য উম্মতের জন্য ছিল তার কোনো প্রমাণ নেই, এটা হচ্ছে শরিয়া। এমনি ভাবে এই শরিয়াতের মূল উৎস কি, এটা মনে রাখতে হবে। ইসলামের মূল উৎস দুটোই, কোরআন এবং সুন্নাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। এটা বহু জায়গায় এসেছে। এরপরে শরিয়াত বা ফেকা, এই ফেকার উসুল হচ্ছে 4টা, কয়টা? এইটা না বোঝার কারণে আমার জাতি এমনি কিছুই জানে না, হিন্দু ধর্মের মতো হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করেন তোদের ধর্মের আকীদা কি বিশ্বাস কি, কিচ্ছু জানে না। আমার জাতির মধ্যে যারা হিন্দু আছে, মানে পীরের মুরিদ, হিন্দুরা মূর্তি পূজা করে, মূর্তিকে মাধ্যম মনে করে, আর পীর সাহেবের মুরিদেরা পীরদেরকে মাধ্যম মনে করে, এদের মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই জন্য এরাও হিন্দু। পার্থক্য এতটুকু, হিন্দুরা ওদের বড় বুজুর্গদের মূর্তি তৈরি করে, ওদের আকীদা বিশ্বাস অনুযায়ী যারা ধর্মের বড় বড় বুজুর্গ ছিল তাদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে, আর আমার জাতির নামধারী মুসলমানেরা বুজুর্গদের কেউ পূজা করে হিন্দুদের মতই। পার্থক্য এতটুকু, ওরা মূর্তি তৈরি করে মাটির উপরে রাখে আর এরা কবর দিয়ে তারপরে মাজার তৈরি করে পূজা করে, এছাড়া কোনো পার্থক্য নেই। হিন্দুরাও মূর্তিদেরকে মনে করে এরা ভায়া মাধ্যম হয়ে আমাদেরকে ভগবানের কাছে পৌঁছাইয়া দিবে, পীরের মুরিদরাও বিশ্বাস করে পীর সাহেবরা আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। যদি কারো সন্দেহ থাকে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাদেরকে স্পষ্ট করে দিবে হিন্দুরা কেন মূর্তি পূজা করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলুনা হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মূর্তি পূজা করছো, তারা বলবে এই দেবতা মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে মূর্তি পূজকরা মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে এবাদত করে না আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে বিশ্বাস করে? সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে বিশ্বাস করে। কোরআনের আরো এক আয়াত, কুফফারদেরকে মূর্তি পূজকদেরকে জিজ্ঞাসা করো তোমরা কেন মূর্তি পূজা করো, কোরআন বলছে তারা বলবে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের পূজা করি না, মূর্তিদের ইবাদত করি না, অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই, শুধু একটাই উদ্দেশ্য, তা হচ্ছে এরা আমাদেরকে সামান্য হলেও আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে। ইল্লা লিয়ুকাররিবু না, আমাদেরকে করিব করে দিবে, নিকটে পৌঁছে দিবে, কার? আল্লাহর নিকটে পৌঁছে দিবে এই উদ্দেশ্যে মূর্তি পূজা করি। এই উদ্দেশ্যে মূর্তি পূজা করলে যদি মুশরিক হয়, যারা একই উদ্দেশ্যে পীর পূজা করে তারা মুশরিক হবে না কেন? এরা স্পষ্টই বলে, আমি এটা বারবার বলেছি, যে প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো আবেদন করতে হয় মন্ত্রী এমপির সুপারিশ লাগে, জজের কাছে কিছু বলতে গেলে উকিল ধরা লাগে, আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে, এই যুক্তিরা পেশ করে। আমি এটা বারবার উত্তর দিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করতে হলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে কেন? প্রধানমন্ত্রী সকলকে চিনে না, জানে না, এই চিনাবার জন্য, বিশ্বস্ততার জন্য তার পরিচিত ব্যক্তি মন্ত্রী এমপিদের সুপারিশ লাগে। কিন্তু প্রধানমন্ত্রীর আপন লোক, তার ছেলে মেয়ে চাচা ভাতিজা, এরা যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করে মন্ত্রী এমপির সুপারিশ লাগে, বোঝা গেল প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার জন্য, কথা বলার জন্য সকলের জন্য মন্ত্রী এমপির সুপারিশ লাগে না। প্রধানমন্ত্রী যাদেরকে চিনে না, যাদেরকে জানে না, তাদের জন্য সুপারিশের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কোন ব্যক্তিকে চিনে না, কোন ব্যক্তিকে জানে না, পীর আল্লাহকে চিনাইয়া দিবে? বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে চিনেন, প্রত্যেকটা বান্দাকে জানেন আল্লাহর কাছে কোন ব্যক্তি অপরিচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার আহ্বান করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, আমার কোন ভয়া লাগবে না, মাধ্যম লাগবে না, কোন সুপারিশকারী লাগবে না। বোঝা গেল আল্লাহ তার বান্দা সকলকে চিনে, অপরিচিত কেউ নাই। পীর শব্দের চিনিয়ে দেওয়ার কোন প্রয়োজন নাই। জজের কাছে উকিল, আমার ভাইয়েরা উকিল কেন ধরা হয়? জজ সত্য মিথ্যা কিছুই জানে না, মামলা হয়েছে আদালতে, কে সত্য কে মিথ্যাবাদী জজের জানা নেই। দুই পক্ষের উকিলরা তর্ক বিতর্ক করে এরপরে সত্যটাকে স্পষ্ট করে, জজের সামনে সঠিক যে বিষয়টা স্পষ্ট হয়ে যায়, এই জন্য উকিলের প্রয়োজন হয়। আল্লাহর কাছে এমন কি বিষয় রয়েছে যে বিষয়টা আল্লাহ তাআলা জানেন না, পীর সাহেবরা আল্লাহকে জানাবেন উকিল হইয়া? এটা মনে রাখতে হবে। এই ভায়া মাধ্যম এটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা ছাড়া কিছুই না। আপনি যখন জানেন আপনার বাবা আপনাকে পিট্টি লাগাবে, ভয় লাগে যেতে, তখন আপনি গিয়া মায়ের কাছে সুপারিশ করান, তার মানে আপনার কাছে মা বেশি আপন কাটছে। ঠিক তেমনি ভাবে যারা সরাসরি আল্লাহর কাছে আবেদন না করে, আল্লাহর কাছে দোয়া না করে, পীরদের কাছে যায়, পীরদের মাধ্যমে বলাতে চায়, তাদের ভাষায় তাদের আকীদা বিশ্বাস হচ্ছে পীর আর কবরওয়ালা তাদের কাছে আল্লাহর চেয়ে বেশি আপন, আল্লাহর চেয়ে বেশি মায়াবী দয়ালু, সেই জন্য আল্লাহর কাছে বলার জন্য পীরদেরকে ভায়া মাধ্যম বানাচ্ছে। ভাইরা আমার, এটা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভায়া মাধ্যমের কোনো সুযোগ ইসলামে দেন নাই। এজন্য শরীয়তের যখনই আমরা বলি কোরআন সুন্নাহ মানতে হবে, ওরা বলে এই পীর মুরিদি ইজমার দ্বারা প্রমাণিত হয়ে গেছে। বলা হয় কার মাযহাবের কোন একজন ইমামকে মানতে হবে, ইজমার দ্বারা প্রমাণিত হয়ে গেছে। ইজমা কি জিনিস, কিয়াস কি জিনিস, এটা আজকে পরিষ্কার হওয়ার জন্য আলোচনা। এদেশের মানুষরা কিতাবও পড়ে না, ওই যে বললাম হিন্দুদের মতো পড়ে না, এই দেশের হানাফি সাহ, এই দেশের যতগুলো মাদ্রাসা আছে, আলিয়া কওমিয়া, বাংলাদেশ পাকিস্তান ভারত সব মাদ্রাসায় যে উসুলে ফেকার কিতাব পড়ানো হয়, একটা হলো উসুল শাসি আর একটা আছে নুরুল আনোয়ার। উসুল শাসির প্রথম পৃষ্ঠায় ভূমিকায় লেখা আছে এলাম আন্না উসুল আল ফেকহে আরবাআতুন, উসুলে ফেকা হলো চারটে, কয়টা? এটা ফেকার উসুল, মাসলা মাসাইল বের করার উসুল, এটা কি কোরআন সুন্নার আল্লাহ প্রদত্ত উসুল? এমনি ভাবে নুরুল আনোয়ার নামক কিতাব উসুলের কিতাব, ফেকার উসুলের কিতাব, সেখানেও বলা হয়েছে উসুল আশরাই আরবাআতুন, শরিয়া মানে মাসলা মাসাইল বের করার উসুল হচ্ছে কয়টা? চারটা। উৎস কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন এটা তো মনে রাখতে হবে প্রথম উৎস ওহী, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে মানুষ এলেম অর্জন করে। আমি এটা আগে আলোচনা করেছি, নাস্তিকদের জন্য জ্ঞান অর্জন করার মাধ্যম দুটো, কয়টা? একটা হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, চোখ দিয়ে দেখে জ্ঞান অর্জন করে, কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করে, এটা অমুকের কথা। এমনি ভাবে জিহ্বা দিয়ে মজা নেয়, স্বাদ আস্বাদন করে, এটা স্বাদ এরকম জ্ঞান অর্জন করলো। এরকম ভাবে ত্বক, আপনার শরীরের যে চামড়ার অংশ আছে স্পর্শ করলে আপনি এলেম অর্জন করেন, এটা ঠান্ডা এটা গরম, তাহলে এটা হলো একটা মাধ্যম। হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ কি করে? জ্ঞান অর্জন করে। কিন্তু এটা পরিষ্কার, ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় সীমিতই। চোখ দিয়ে আমরা দেখি, কত মাইল দেখব? যদি শকুনের মতো দেখেন তাহলেও কত মাইল, 50 মাইল দেখবেন, তাহলে বোঝা গেল এরপরে আপনি চক্ষু দিয়ে কিছু দেখতে পারবেন না, কান দিয়ে শুনবেন কতটুকু আওয়াজ সীমিত। এমনি ভাবে ইন্দ্রিয়ের ক্ষমতা যেখানে শেষ হয় ওখান থেকে বিবেক বুদ্ধি আরবিতে বলে আকল, এটার গবেষণা শুরু হয়। আপনি চোখ দিয়ে দেখেন একটা গরু, এরপরে গবেষণা শুরু করলো তার বিবেক, এই গরু দুধ দেয়, এই গরু বাচ্চা দেয়, এই গরু দিয়ে হাল চাষের কাজ লাগে, এসব কিছু একটা রচনা তৈরি করে ফেললো। আপনারা যারা স্কুলে পড়েছেন জানেন যে গরুর রচনা না লাগলে পরীক্ষা পাস করা যায় না। তো এই রচনা আপনি তৈরি করলেন কি দিয়ে? আপনি দেখলেন গরু, একজন বিজ্ঞানী দেখলো একটা চাঁদ, আপনি আমি চাঁদের দিকে তাকিয়ে দেখি বুড়ি সুতা কাটে, আর ওখানে বিজ্ঞানী তাকিয়ে দেখলো অন্য কিছু, এটা কিসের মাধ্যমে বুঝলো? বিবেকের মাধ্যমে, জ্ঞান আকল। এই দুইটা হলো শেষ, জাগতিক বিশ্বাসী বস্তু পূজারি প্রাকৃতি পূজারি মানুষের জন্য। অপরদিকে যারা মুমিন আল্লাহতে বিশ্বাসী তাদের জ্ঞান অর্জন করার জন্য আর একটা মাধ্যম আছে, তার নাম হচ্ছে ওহী, যেটা ইন্দ্রিয়ের দ্বারা অর্জন করা যায় না, যেটা আকল দ্বারা অর্জন করা যায় না। মাকে বিয়ে করা হারাম, এটা কি ইন্দ্রিয় দ্বারা বোঝা যাবে? এটা কোনো বিবেক দ্বারা বোঝা যাবে কেন হারাম? আপন বোনকে বিয়ে করা হারাম, দুই বোনকে একত্রে বিয়ে করা হারাম, এইটা কি ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যাবে, বিবেকের সাহায্যে বোঝা যাবে? এটা বুঝতে হবে কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। মূলত এটাই হচ্ছে মুমিনদের এলেমের উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরার 106 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর নবীকে বলছেন, ইত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহি করা হয় আপনি কেবলমাত্র সেই ওহির অনুসরণ করবেন, না ইহুদিদের অনুসরণ, না খ্রিস্টানদের অনুসরণ, না আরবের মূর্তি পূজিত অনুসরণ, না বাপ দাদার অনুসরণ। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, ইত্তাবি মা ইউহা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয় আপনি কেবলমাত্র সেই ওহির অনুসরণ করবেন। এমনি ভাবে সূরা ইউনুস, এই সূরা ইউনুস 10 নম্বর সূরা, এর 109 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির, হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হয় আপনি কেবলমাত্র সেই ওহীর অনুসরণ করবেন এবং এর উপর অটল থাকবেন। অসবির, ডানে বামে কে কি করলো, কে বলল, কোন বড় বুজুর্গ কি বলল, মুরব্বি কি বলল, কোন মেম্বার থেকে কি বলল, এখন একটা শব্দ শোনা যায় মেম্বার থেকে ঘোষণা হয়েছে, মেম্বার থেকে বর্ণিত হয়েছে, এই সমস্ত বর্জন করতে হবে। কোরআন পরিষ্কার বলে দিচ্ছে, এরপরে সূরায়ে আহজাবের 2 নম্বর এত বলা আছে, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় আপনি তার অনুসরণ করবেন। সূরায়ে তাহা 20 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছেন, ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, হে নবী আমি আপনাকে মনোনীত করেছি নবুয়তের জন্য, রেসালাতের জন্য আমি আপনাকে মনোনীত করেছি, ফাসতামি' লিমা ইউহা, আপনি মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনুন মা ইউহা, যা আপনার প্রতি ওহী করা হয়। এখন মুরব্বীকে বলল, দেখবেন যে মুরব্বীদের কথা যখন বলা হয় তখন একেবারে গর্দান লম্বা করে কান দুইটার জায়গায় 5টা লাগাবার চেষ্টা করে, আর যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় তখন কি করে, মোবাইলে কথা বলতে বাইরে চলে যায়। আপনি পরীক্ষা করে দেখবেন এই পীরের মুরিদদেরকে আপনি পীরের কাহিনী শুনাইবেন, বাবা পীরের কাহিনী, দাদা পীরের কাহিনী, এটা ওই সিলসিলার বুজুর্গের কাহিনী, তারা চোখ দিয়ে পানি ঝরাবে, গর্দান লম্বা করে শুনবে। আর যখনই আপনি ওহির কথা শুনাবেন, কোরআন এবং হাদিসের কথা শুনাবেন, তখন তারা আস্তে ওখান থেকে উঠে চলে যাবে। মজা পায় না এরা, মজা পায় না, কারণ কুত্তাকে গোসল করাইয়া আতর গোলাপ লাগাইয়া যদি বাগানে ছেড়ে দেওয়া হয়, কুত্তা কি ফুলের ঘ্রাণ নেয় না পায়খানা তালাশ করে? পরিষ্কার, যাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, পীরের কাহিনী শুনতে শুনতে যাদের মেজাজ পরিবর্তন হয়ে গেছে, স্বভাব পরিবর্তন হয়ে গেছে, ওদেরকে আপনি কোরআন হাদিসের কথা শোনাতে পারবেন না। ওরা দৌড় দিয়ে কোথায় যাবে, কোন মাজারে কোন জায়গায় কোন কাহিনী আছে এগুলো শুনতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা ইউনুস 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘোষণা করছেন, কি বলছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কেবলমাত্র আমার প্রতি যার ওহী করা হয় তার অনুসরণ করি, আর কিছুর না। এরকম ভাবে প্রথম যে বিষয়টা তা হচ্ছে ওহী, সূরায়ে আহকাফ 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি আপনার বিষয়টা পরিষ্কার করে দিন, কুল, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কোন বিদআত রসুল না, মানে নতুন রসুল না, বিদআত মানে কি, নতুন আবিষ্কৃত, নবোদ্ভাবিত, আমি নবোদ্ভাবিত কোন রসুল না, আমার আগেও অনেক নবী রসুলরা গেছেন, ওয়ামা আদ্রি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সঙ্গে কি আচরণ করা হবে আর তোমাদের সঙ্গে কি করা হবে, আমি জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলার জন্য বলছেন, আপনি বলে দিন যে আমার সঙ্গে কি আচরণ করা হবে আর তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে তা আমি জানি না। অপরদিকে পীর সাহেবরা সব জানে, পীর মুরিদদেরকে পার করাই নিয়ে দেয়, গ্যারান্টি দিয়ে দেয়, কেয়ামতের মাঠে আল্লাহর নবী যখন দাঁড়াবেন, পীর সাহেব গিয়ে তার পাশে দাঁড়াবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলো এগুলো আপনার উম্মত, আমার মুরিদ, তার মানে পীর দুনিয়াতে গ্যারান্টি দিচ্ছে সে পার পেয়ে যাবে। বড় বড় সাহাবা ইকরাম, আবু বকর, ওমর, ওসমানের মতো ব্যক্তিরা সব সময় ভয় করতেন না, বলতেন, কাফা ফানলি লা আলাইয়া ওয়ালা আলিয়া, হায় যদি সমান সমান হতে পারতাম, যেন আমার নেক আর গুনাহ কমপক্ষে সমান হইয়া কোন রকম মুক্তি পাইতে পারতাম, তাই যথেষ্ট আমার জন্য, এত ভয় করতেন। আর পীর সাহেবরা নিজেরা তো পার পেয়ে যাবেন, এরপর মুরিদদেরকেও পার করে নিয়ে যাবেন, সেই রকম দৃঢ়তা তারা বিশ্বাস দিয়ে দেয় মানুষকে। কোরআন পড়বেন, এর জন্য বলছি স্পষ্ট আয়াত, আল্লাহ তারা বলছেন, আপনি বলুন যে আমি জানি না, মা আদ্রি মা ইউফালু বি ওয়ালা বিকুম, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো কেবলমাত্র ওই জিনিস অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়, ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, সূরা আহকাফ 46 নম্বর সূরার 9 নম্বর আয়াত। এ হলো প্রথম উৎস, ইসলামের উৎসের প্রথম উৎস হচ্ছে কি, ওহী, আল কোরআন, কিতাবুল্লাহ। দুই নম্বর হচ্ছে সুন্না, সুন্না বলতে কি বুঝায়, আজকে পরিষ্কার হবেন, এই যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এইগুলো কোরআন হাদিসের পরিভাষা না, এইগুলো পরবর্তীতে মানুষেরা তৈরি করেছে, এইটা ফরজ, এইটা সুন্নাত, এইটা ওয়াজিব, এইটা মুস্তাহাব, এইটা মাকরুহ, এগুলো নাই কোরআনে অথবা হাদিসে। যখন সুন্না শব্দ ব্যবহার করা হবে তার মানে হচ্ছে শাব্দিক অর্থ তরিকা, কি নাম, কোরআনে আছে সুন্নাত আল্লাহ, এটা আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাত মানে কি, আল্লাহর নিয়ম, আল্লাহর চিরাচরিত নীতিমালা, আল্লাহর সুন্নাত, সুন্নাতুর রাসূল, আর রাসুলের সুন্না, রাসুলের সুন্না বলতে আল্লাহর রাসুলের কথা, আল্লাহর রাসুলের কাজ, আল্লাহর রাসুলের সমর্থন, এই তিনটাকে বলা হয় সুন্না। কি বলা হয়? সুন্না। কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এটা আল্লাহর রাসূলের কথা, এটা সুন্না। কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক ওইভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটা কথা, এটা কি কথা? এই কথাটাও হাদিস, সুন্না। আর এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করে দেখালেন সেটা হলো কি? কাজ, ফেল। কওলি আর ফেল, কওল মানে কথা, ফেল মানে হচ্ছে কাজ। দুই প্রকার গেল, তিন নাম্বার আর একটা প্রকার আছে, আল্লাহর রাসূল বলেনও নাই কখনো করেনও নাই, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ করেছে অথবা কেউ পিছনে করেছে বলে আল্লাহর রাসূল জানতে পেরেছেন না করেন নাই, এই মৌন সমর্থন, এটাকেও হাদিস বলা হয়। কি বলা হয়? বা সুন্না বলা হয়। হাদিস আর সুন্না একই জিনিস, সুন্না। আমি সুন্না নিয়ে কথা বলছিলাম, চারটা মূলনীতি, কিতাব, সুন্না, ইজমা, কিয়াস, এই চারটে জিনিস ক্লিয়ার করছি। সুন্না বলতে আমরা তৃতীয় নাম্বার সুন্না বলছি, সুকুতি, সমর্থন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহর নবীর সামনে মদিনাবাসী গব, গব বলা হয় গুই সাপের মতো একটা প্রাণী, গুই সাপ না, আমাদের দেশে অনেকে পাইকারি বলে দেয় গুই সাপ, এরপরে গুই সাপ খায় না, গুই সাপ না, বব্বুন। হাদিসে যেটা বলা আছে এটা মরুভূমিতে হয়, ইন্ডিয়ার রাজস্থান এলাকা, পাহাড় মরুভূমি এলাকা, ওখানে এগুলো হয়, সৌদি আরবে এগুলো আছে, গুই সাপের মতো দেখতে ওই রকম একটা প্রাণী। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা ভুনা করে সুন্দর করে আল্লাহ নবীর সামনে গুই সাপ ওই ওই দব দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাত গুটিয়ে নিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি হারাম? বললেন, না এটা হারাম না, তবে আমার দেশে মানে মক্কায় যেহেতু নাই, আমার খাওয়ার অভ্যাস নাই, তাই খাচ্ছি না। ছোটবেলার থেকে যদি কোনো জিনিস খাওয়ার অভ্যাস না থাকে, বড় হলে পরে এটা খাওয়া কি লাগে না, মনে ভালো লাগে না, এজন্য যেটা অভ্যাস নাই আল্লাহ নবী সেটা খান নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য একজন সাহাবি, বুখারী হাদিসে আছে, সামনের থেকে টান দিয়ে নিয়ে খুব মজা করে খাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন না করেন নাই, এটার নাম কি? সুকুতি মানে সমর্থন, এটাও সুন্না। এ হলো সুন্না। এরপরে তিন নাম্বার হচ্ছে এজমা। এজমা বলতে কি বুঝায় এটা খুব ভালো করে বুঝুন। এজমা বলতে আমাদের সমাজের লোকেরা মনে করে কি অনেকগুলো লোক একাত্র হয়ে বললে এজমা হয়ে যায়, না। এক তো হলো এই, সাধারণ পাবলিকের যত বড় সমাবেশ হোক, ঐক্যমত হোক, ওটাকে এজমা বলা হয় না, গ্রহণযোগ্য ইসলামে না, গণতন্ত্র তো এজমা, সব মিলে একটা রায় দেওয়া হয়, এইটা কুফফারদের তরিকা। কোরআনুল করিমের সূরা আনআম ৬ নম্বর সূরার ১১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি আনুগত্য করেন, ইতাআত করেন, আকসারা মান ফিল আরদে, এই জমিনে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ লোকের, বেশিরভাগ লোক, আকসার বেশিরভাগ লোক যা বলল এইটা আপনি অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে, পদচ্যুত করে ফেলবে, আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, কারণ হচ্ছে এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরা ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা অনুমান করে কথা বলে। কে বলেছেন? আল্লাহ। সূরা আনআমের 116 নম্বর আয়াত, কারো সন্দেহ থাকলে দেখে নেবেন। এরপরে যদি কোরআনে পাওয়া যায়, তারপরে যদি এই গণতন্ত্রের বিরুদ্ধে বলার অপরাধ হয়, এটা যদি রাষ্ট্রদ্রোহী হয়, আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দেই, রাষ্ট্রদ্রোহী হলে অসুবিধা নেই, কিন্তু যারা কোরআনের এই আইনকে অমান্য করবে, কোরআনের বিধানকে যারা অমান্য করবে, তারা রাষ্ট্রদ্রোহীর চেয়ে বড় অপরাধী, আল্লাহদ্রোহী বলে বিবেচিত হবে। আমরা রাষ্ট্রদ্রোহী হতে রাজি, আল্লাহদ্রোহী হতে রাজি না। এটা মুমিনদের পরিষ্কার বিষয়। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই সমস্ত তন্ত্র মন্ত্র এটা কুফুরি মতবাদ। কোন মুসলিম জাতি এই সব মতবাদ বিশ্বাস করতে পারে না। এই মতবাদ দিয়ে যারা পৃথিবীতে দিন কায়েম করতে চায়, তারা ইহুদি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের ধর্ম কায়েম করতে হয়তো পারবে, ইসলাম ধর্ম কায়েম করতে পারবে না। ইসলাম কায়েম করতে হলে রাসুলের তরিকাই করতে হবে। দিন কায়েমের সঠিক পথ বই আছে, পড়বেন, পরিষ্কার করে দেওয়া হয়েছে দিন কায়েমের পদ্ধতি কি, দিন কায়েম করতে হলে কেমনে কায়েম করতে হবে। নিজেরা বই পড়বেন, অন্যদেরকে পড়াবেন। ভাইরা আমার, বলছিলাম এজমা বলতে কি বুঝায়। এজমা বলতে পাবলিকের ঐক্যমতকে বুঝায় না। এজমা বলতে বিশিষ্ট আলেম যারা ইসলামের জন্য গ্রহণযোগ্য, তারা যদি ফেকার কোন বিষয়ে এজমা হয়, ওইটা গ্রহণযোগ্য। এজমা কেন প্রয়োজন হয়? আচ্ছা, এজমা জিনিসটা কি আগে ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা ক্লিয়ার করতে হবে। এজমা দ্বারা কোরআন হাদিসে বর্ণিত কোন বিধানকে পরিবর্তন করা যাবে না, নতুন কোন মশলা সাবেত করা যাবে না। এজমাটা হচ্ছে, মনে করেন দুইটা মাসআলা, একটা মাসআলা কোরআনে আছে আর একটা মাসলা অনুরূপ কিন্তু কোরআন বা হাদিসে নাই, এখন আপনি কি করবেন? বলবো এটা কেয়াসের মধ্যে যাবো আমি। এটা এজমা, এজমা হচ্ছে শরী কোরআন হাদিসের মাসলাগুলো, কিছু মাসালা আছে এরকম যে মাসালাগুলো সকলে ঐক্যমতে গ্রহণ করেছে। যেমন মনে করুন রমজান মাসে সিয়াম ফরজ, এই ব্যাপারে মুসলিম উম্মার কারো কোনো দ্বিমত আছে? এটা এজমা। এটা কি? এজমা। এমনি ভাবে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনে ইশারায় আছে, হাদিসে স্পষ্ট আছে, খামসু সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। কয় ওয়াক্ত সালাত? এই পাঁচ ওয়াক্ত সালাত যে ফরজ, এই ব্যাপারে ইসলামের গ্রহণযোগ্য যে আলেমরা আছেন তাদের কোনো দ্বিমত আছে? এটা এজমা। এটা কি? এজমা। এরকম ভাবে ধনীদের উপরে যাকাত ফরজ এবং সে যাকাত শতকরা 2.5% দিতে হবে, এই ব্যাপারে গ্রহণযোগ্য আলেমদের কোনো দ্বিমত আছে? এটা এজমা। এটা কি? এজমা। এমনি ভাবে ধনীদের উপরে হজ করা ফরজ, কোরআনে আছে, হাদিসেও আছে, সমস্ত উম্মার আলেমরা গ্রহণ করেছে, কারো কোনো দ্বিমত আছে? এটা ইজমা। এটার নাম কি? আরো কিছু বিষয় আছে কোরআনে হাদিসে, কিন্তু বিষয়গুলো ঐক্যমতের না, হয়তো বুঝের মধ্যে ভুল হয়েছে। যেমন মনে করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, এ ব্যাপারে ইজমা হলো। পদ্ধতিতে কেমনে? তাকবীরে তাহরিমের সময় হাত উঠবে কান পর্যন্ত না কাঁধ পর্যন্ত, এই ব্যাপারে কি সবাই একমত না ভিন্ন মত আছে? ভিন্ন মত আছে। রুকুর আগে হাত উঠাতে হবে, রুকুর থেকে উঠার পরেও হাত উঠাতে হবে, হাদিসে আছে, বুখারী মুসলিম সহ গ্রহণযোগ্য সব কিতাবে আছে। এরপরেও সমস্ত আলেমরা কি একমত? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, তাকবীরে তাহরিমের সময় কেবলমাত্র হাত উঠাতে হবে, অন্য সময় উঠানো যাবে না। অপরদিকে ইমাম শাফি, মালিক, আহমদ, ইসহাক যত ইমামরা আছে সব একচেটিয়ে বলছেন যে হাত উঠাতে হবে, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইতে বলেছেন অত উঠাতে হবে। কিন্তু তারপরও একমত হয় না, এটা কি ইখতিলাফি, এটা কি বিরোধপূর্ণ, না কেয়াস না বিরোধপূর্ণ, আমি ইজমা ইজমা বুঝাচ্ছি, ইজমা মানে মাসলা দুই রকম, কিছু আছে কোরআন হাদিসে বর্ণিত মাসআলা, কিছু আছে সকলে ঐক্যমতে গ্রহণ করেছেন ওটার নাম কি ইজমা, আর কিছু আছে ঐক্যমত হয় নাই মতবিরোধ রয়ে গেছে ওগুলোর নাম কি ইখতিলাফি মাসআলা, ওগুলোর নাম কি বিরোধপূর্ণ মাসআলা, মুখতালাফি বলে এগুলোকে। তাহলে এজমা বলতে পরিষ্কার হয়ে গেল এজমা নতুন কিছু না, এজমা হচ্ছে কোরআন এবং হাদিসের বর্ণিত যেসব বিষয়ে সকলে একমত হয়েছে ওগুলোর নাম কি, আর যেসব বিষয়গুলোতে একমত হয় নাই সেগুলো হচ্ছে এজমার বাইরে ইখতিলাফি মাসআলা। আমরা এজন্য বলি যে মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফি মাসআলা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। হাদিসে বলা আছে আমিন জোরে বলতে হবে, আমরা বলি, কিন্তু কেউ যদি জোরে না বলে সে একটা ভিন্ন দলিল পেশ করছে বা ভুল বুঝেছে, আমরা তাকে নিয়ে বাড়াবাড়ি করি না। ইমামের পিছনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য কোনো কেরাত তোমরা পড়বে না, তবে সূরা ফাতিহা পড়বে। আমরা পড়ি, পড়তে বলি, কিন্তু কেউ যদি বলে যে না বিভিন্ন দলিলের প্যাসগুজ দিয়া ফিকহি মাসআলা বলে যে না এটা পড়া যাবে, এটা ইমাম আবু হানিফা বলেছেন হারাম, আমরা বলি ঠিক আছে তুমি পড়ো না, এ নিয়ে আমরা বাড়াবাড়ি করতে যাই না। এসব মাসআলাগুলো কি ইখতিলাফি মাসআলা, কিন্তু নামাজের মধ্যে সূরা ফাতিহা বা কেরাত পড়া ফরজ, এই ব্যাপারে কারো দ্বিমত আছে? না। রুকু করা ফরজ, কারো দ্বিমত আছে? না। সেজদা করা ফরজ, কারো দ্বিমত আছে? না। এই কোরআন এবং হাদিসে বর্ণিত যেই সমস্ত মাসআলায় কারো কোনো দ্বিমত নাই ওগুলোর নাম কি? সুতরাং এজমা দ্বারা নতুন কোন শরিয়ত তৈরি করতে বলা হয় নাই। এখন আসুন, তার মাযহাবের কোন একটা মাযহাব মানা ফরজ, এটা কোরআনের কোন আয়াতে আছে? না। হাদিসের কোন হাদিসে আছে? না। হ্যাঁ, ওনারা একটা কোরআন আয়াত পেশ করেন, ওই যে সূরা নিসার 59 নম্বর আয়াত, ওইখানে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা তাদের আনুগত্য করো। কাদের উলুল আমর বলতে? শাসক। উলুল আমর বলতে দীনি জ্ঞানে জ্ঞানী বড় আলেম আনুগত্য করো, এই তো পাওয়া গেল। আমি আপনাদেরকে বলি কোরআনটা খুলে দেখবেন উলুল আমর এক বচন না বহু বচন? বহু বচন। জু হচ্ছে এক বচন, উলু হচ্ছে বহু বচন। নাহুর কিতাব যদি না বুঝে থাকো আসো পড়াইয়া দেই, তারপরে বিভ্রান্তির মধ্যে পড়ো না। আমি আমার একটা সৌভাগ্য হয়েছে, এই যে আরবি গ্রামারের সর্বশেষ কিতাব শরহে জামি, যেটার নাম শুনলে ওস্তাদদের মাথা খারাপ হয়ে যায়, এত কঠিন বই, কঠিন কিতাব, আমার এটা সৌভাগ্য বরিশাল মাহমুদিয়ায় আমি এই কিতাবটা পড়াইছি আগাগোড়া, আর জামিয়া রহমানিয়া তো আমার নিচের কিতাব ছিল, এইটা আমি তো নিচের দিকের ওস্তাদ ছিলাম না, আমি ছিলাম সিনিয়র পর্যায়ের ওস্তাদ, নিম্নমানের নিচের দিকের যে ক্লাসটা আমি পড়াইতাম সেই ক্লাসটা ছিল কোনটা? শরহে জামি, নামটা মনে রাখবেন, কি নাম? মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র সবাই চিনে এটাকে। আর এই কিতাব পড়াইতে একটু মাথায় কিছু থাকতে হয়, গোবর থাকলে এই কিতাব পড়তে পারে না। এই কিতাব নাহুর কিতাব, যদি তোমাদের জানা না থাকে আসো পড়াইয়া দেই, তারপর ধোকা দিও না মানুষকে। জু হচ্ছে এক বচন, জু মালিন মালওয়ালা, আর উলু হচ্ছে বহু বচন, উলুল আমর বহু বচন, মানে যারা আমর ওয়ালু বহু বচন, অর্থাৎ যাদের এলেম আছে তাদেরকে অনুসরণ করো, তাদেরকে এক বচন না বহু বচন? তাহলে এক মাযহাব মানা ফরজ আলী থেকে। কোরআন খোলো, ধোকা দিও না মানুষকে, বিভ্রান্তির মধ্যে ফেলো দিও না, কোরআনের বিকৃতি করো না। কোরআন পরিষ্কার বলে দিই উলুল আমর, আমরাও বলি কোরআন এবং হাদিস অনুযায়ী একজন না, আমরা বলি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আবু হানিফার কথা সঠিক হয় আমরা আবু হানিফাকে মানি, আমরা দেখবো ইমাম শাফি সাহেবের কথা ঠিক আমরা ওটা মানি, আমরা দেখবো মালিকের কথা ঠিক ওটা মানি। কাজী আমরা উলুল আমরদেরকে মানি, তোমরা মানো না, তোমরা বরং একজনকে মানো বাকি সবগুলোকে বর্জন করো। আর আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী সমস্ত উলুল আমরদেরকে মানি যখন তারা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? উলুল আমর সুরায় নেসার 59 নম্বর এইটা দিয়ে মানুষকে ধোকা দেয়, ওনাদেরকে আস্তে করে বসাবেন আর বসতে না চাইলে ঘাড় ধরে বসাবেন। এরপরে বলবেন এটা এটা এক বচন না বহু বচন বল, যদি বহু বচন হয় তাহলে কোথ থেকে আসলো একটা মাযহাব মানা ফরজ? ফরজ বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা নাকি ইজমা হয়ে গেছে, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন দেখো আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনে হাম্বল এই চারজন লোক আসবে, ওদের কোন একজনকে মানা ফরজ, কোরআনে আছে নাকি? না। তাহলে হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন আমার মৃত্যুর পরে কয়েকশো বছরের মাথায় চারজন ইমাম তৈরি হবে, ওই চারজন আর কোন একজনকে মানা ফরজ, কোন হাদিসে আছে? না। তাহলে কোরআনে নাই হাদিসে নাই এরকম বিষয়ের উপরে যদি দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয় তারপরও মানা যাবে না, এটা ফরজ সাবিত করা যাবে না। ফরজ বিধান দেওয়ার মালিক কে? তাহলে যারা চার মাযহাবের কোন একটা মাযহাবকে মানা ফরজ বলে তারা নতুন শরিয়া তৈরি করেছে না কোরআন হাদিস মানে কোনটা? নতুন শরিয়া তৈরি করেছে। আল্লাহর নবী বলেন নাই চার মাযহাবের কোন একটা মাযহাব মানা ফরজ, আল্লাহ তাআলা বলেন নাই। এরপরে আমি বলি যারা বলে আমরা চার মাযহাবের কোন এক মাযহাব মানা ফরজ বলি, ওরাও মানে না, বাস্তবে ওরাও মানে না। কারণ যদি বাস্তবে মানো হেদায়া কিতাব খোলো কম পক্ষে 500 জায়গায় হানাফি মাযহাবের কিতাব হেদায়া, এটা উকিলরাও পড়ে ইংরেজিতে অনুবাদ করা আছে, এই হেদায়া কিতাব খুলে দেখবেন কম পক্ষে 500 জায়গায় ইমাম আবু হানিফা বলেছেন একটা, ওনার ছাত্র বলেছে আরেকটা, আবু হানিফার মতকে গ্রহণ করা হয় নাই, হানাফি মাযহাব তাকে গ্রহণ করে নাই, বরং অন্যদের কথা দিয়ে ফতোয়া দিচ্ছে। আমরা সালাত পড়ি তাকবীরে তাহরিমার সময় আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলা জরুরি না, আল্লাহু আজাল, আল্লাহু আজম, আল্লাহর সম্মান প্রকাশ পায় এমন কোন শব্দ দিয়ে শুরু করলেই জায়েজ, কিন্তু হানাফিরা করে তা? ইমাম আবু হানিফা বলেছেন সূরা ফাতিহা না পড়ে ফারসিতে অনুবাদ পড়লে চলবে, ওই সময় ফারসি চলে ছিল ওখানে, বাংলাদেশে বাংলা চলে, কাজে সে অনুযায়ী নামাজে দাঁড়িয়ে নজরুল ইসলামের কবিতা আছে সূরা ফাতিহার তর্জমা, সকল প্রশংসা কেবল তোমারই, তারপরে কি রব্বুল আলামিন পড়ে দেই, হানাফিরা নামাজ পড়বে? কেন পড়বে না? আবু হানিফা বলেছেন জায়েজ। এমনি ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন জমি বর্গা দেওয়া জায়েজ নাই, তোমার জমি বেশি আছে, গ্রামে কি করে কৃষকদেরকে জমি দেয় চাষ করার জন্য, চুক্তি হয় ফসল যা হবে অর্ধেক তোমার অর্ধেক আমার, নাহলে তিন ভাগে দুই ভাগ আমার এক ভাগ তোমার, এইরকম যে ভাগে ফসল উৎপন্ন যা হবে এর একটা নির্দিষ্ট ভাগের শর্তের ভিত্তিতে যে ফসলের চাষাবাদ করা হয় এটার নাম কি? এই বর্গা মুজারা বলে আরবিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন জায়েজ নাই, কিন্তু হানাফি মাযহাবালারা এটা কি মানে না বর্গা চাষ দেয়? কেন দেয়? আবু হানিফার কথা এখানে মানা হয় নাই, ওনার দুই ছাত্র আবু ইউসুফ আর মোহাম্মদ বলেছেন না এটা জায়েজ, আবু হানিফাকে বর্জন করে তার ছাত্রদের কথা মানলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে যদি চাঁদ দেখা যায় শারকান ওয়া গরবান, মাশরিকে মাগরিবে পূর্ব পশ্চিমে পৃথিবীর কোন এক প্রান্তে যখন ঈদের নতুন চাঁদ দেখা যাবে মুসলমান ঈদ করবে, আবার যখন রমজানের চাঁদ পৃথিবীর কোন এক প্রান্তে দেখা যাবে গোটা বিশ্বের মুসলিম জাতি একদিনে সিয়াম শুরু করবে, সময় হবে যার যার মতো, তারিখ হবে এক। এই জাতি গীতা মানে মেনেছে? হানাফি মাজহাব মানে মানে নাই। আমি এই যে নতুন বই লিখেছি সিয়াম ও ঈদ বিশ্বব্যাপী একই তারিখে করা সম্ভব কি, এই বইটা পড়বেন, হানাফি মাজহাবের গ্রহণযোগ্য কিতাবের সব রেফারেন্স দেওয়া আছে, একেবারে ফটোকপি করে দেওয়া হয়েছে, যাতে করে অস্বীকার করতে না পারে। এরপর আমি জিজ্ঞাসা করি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই পরিষ্কার করে দিলেন গোটা বিশ্বের মুসলিম জাতি একই তারিখে সিয়াম শুরু করবে, একই তারিখে সিয়াম শেষ করে ঈদ করবে, সময় হবে যার যার মতো, তারিখ হবে এক। এই কথা কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত, আমরা দলিল পেশ করেছি। তারপরেও হানাফিরা মানে এরকম কত আর দেখাবো, পদে পদে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইয়ের কথাকে বর্জন করে এরপরেও যখন বলে সর্বক্ষেত্রে একজন ইমামকে মানা ফরজ, সেইগুলো মিথ্যাবাদী দাজ্জাল ধোঁকাবাজ। ভাইরা আমার, এজন্য এজমা ভালো করে বুঝতে হবে, এজমা হয়ে গেছে, তার মাজহাবের কোন এক মাজহাব মানা ফরজ জিজ্ঞেস করলে দলিল কি? এজমা হয়ে গেছে। কোথায় এজমা হলো, কারা এজমা করলো? এটা কি জাতিসংঘের মতো কোন ফোরাম আছে নাকি মুসলমানদের? আছে ও আইসি, এইখানে যে কয়েকজন বসে ওরা ইসলামের কিছু বুঝে? কয়েকদিন আগে ও আইসির সম্মেলন হয়ে গেল, বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব গেছিলেন। এদেরকে বোমা মারলেও এদের ভিতর থেকে কোরআন হাদিস কিছু বের হবে? মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগুলো একটা কনফারেন্স করে, এইটার নাম মুসলমানদের ওআইসি সম্মেলন, এইখানে কোন মাসলার সমাধান হয়? তাহলে বোঝা গেল মুসলিম জাতির এমন কোন ফোরাম নাই, এমন কোন সংগঠন নাই যেখানে মুসলিমদের দুনিয়ার আলেমরা একত্র ঐক্যমত পোষণ করে তারপরে ইজমা হয়, এমন কোনো কিছু আছে নাকি? তাহলে চার মাজহাবের কোন এক মাজহাব মানা ফরজ কোন ইজমায় প্রমাণিত হলো? কোরআন হাদিসে যেগুলো আছে ওইগুলো যখন ওলামায়ে কেরামরা ঐক্যমতে গ্রহণ করে তার নাম হচ্ছে কি? কোরআন হাদিসে নাই এমন কোন বিষয় যদি ঐক্যমতে জায়েজ করে, জায়েজ হবে নাকি? এজমা ভালো করে বুঝতে হবে, পীর দ্বারা ফরজ এজমা হয়ে গেছে। কোথার এজমা হলো? ছোটবেলায় ওই যে কুয়ার ব্যাঙ্গের কাহিনী বলি, কুয়ার ব্যাঙ গেছিল সাগরের ব্যাঙের, সাগরের ব্যাঙ আসছে কুয়ার ব্যাঙের কাছে বেড়াবার জন্য, ঈদে বেড়াইতে আসছে। এখন কুয়ার ব্যাঙ প্রশ্ন করছে একের পর এক, লাস্ট প্রশ্ন হলো সাগরে পানি কি পরিমাণ? কুয়ার ব্যাঙের তো সাগর সম্পর্কে ধারণাই নাই, সাগরের ব্যাঙরে কেমনে বুঝাবে? চুপচাপ বসে আছে, কিন্তু কুয়ার ব্যাঙের ধৈর্য আর বাদ মানছে না। কিছুক্ষণ পরে লাভ একটা দিয়ে বলে কি, আমার এই কুয়ায় যতটুকু পানি আছে তোমার সাগরে কি এর অর্ধেকটা আছে? সাগরের ব্যাঙ বলে হ্যাঁ হ্যাঁ আছে আছে, এর বেশি কিছু বলার সুযোগ নেই। তো ঠিক এরকম ভাবে আমাদের সমাজে একদল মানুষ আছে, এরা কেবল পীর ধরা ফরজ এজমা আছে, মাজহাবের মানা ফরজ এজমা আছে, পীরের তরিকা মানা ফরজ এজমা আছে। এই লোকগুলো আমি যখন বরিশালে গ্রামে ছোটবেলায় ছিলাম, বরিশালের ওইসব অঞ্চলের মানুষের ধারণা, ওই যে কুয়ার ব্যাঙ বলছিলাম যেখান থেকে, চরমনাই পীর আর সরসিনার পীর দুইজন যদি এক হয়ে যায় বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কারণ ওই এলাকার মানুষ দেখে, মানুষ হয়তো চরমনাই মুরিদ না দেখি, এর বাইরে কিচ্ছু দেখে না। আমি বলি ওই বরিশাল বরগুনার গ্রামের লোকেরা যেরকম ভাবে বিশ্বাস করে চরমনাই সরসিনা সারা বাংলাদেশে কিছুই নাই, ঠিক বাংলাদেশের মানুষেরা ঢাকার মানুষেরা মনে করে যে হানাফি মাজহাব ছাড়া দুনিয়ায় কিছুই নাই, চিশতিয়া ছাড়া কিছুই নাই, আরব দেশে চলে যাও তোমার হানাফি মাজহাবও নাই, চিশতিও নাই, কাদরি নসরে কিচ্ছু নাই, আছে শুধু ইসলাম। কোন ইসলাম মানবা? বরিশালের ইসলাম, ফরিদপুরের ইসলাম, আটরশির ইসলাম, না ইরাকের ইসলাম, চিশতি কাদরির ইসলাম, না মদিনার ইসলাম, কোরআন এবং হাদিসের ইসলাম? কোরআন এবং হাদিসে যা নাই এজমার দ্বারা তা ফরজ প্রমাণ করা যাবে না। সুতরাং যারা বলে চার মাজহাবের কোন একটা মাজহাব মানা ফরজ এজমা হয়ে গেছে, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? যারা বলে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, এজমা হয়ে গেছে, সত্যবাদী না মিথ্যাবাদী? এজমার জন্য শর্ত হচ্ছে কোরআন হাদিসে থাকতে হবে। এরপরে যারা ঐক্যমত হয়ে যায় ওটা এজমা। এরপরে কেয়াস। কেয়াস হচ্ছে যুক্তি, এটা বলে দেয় অনেকে। এই যুক্তি দিয়া শরিয়াত প্রমাণ করা শুরু করে দেয়। এটা মনে রাখতে হবে, এজমা কেয়াস আমরা মানি, আমাদের সম্পর্কে মিথ্যা বলবে না খবরদার। কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদেরকে সাক্ষী দিতে হবে। আমরা পরিষ্কার বলি, আমরা কোরআন মানি, হাদিস মানি, এজমাও মানি, কেয়াসও মানি। তবে কেয়াস বলতে তোমাদের কেয়াস না, কেয়াস তুলনা করা। এক বেটা ছাত্রদেরকে বলল যে দেখো, রাত্রে কয়েকটা চনাবুট ভিজিয়ে রাখবা, সকালবেলা খালি পেটে খাইবা, রক্ত পরিষ্কার হবে, গায়ে শক্তি বাড়বে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। স্যার এটা দেখতে কেমন? এটা এক মাথা গোল এক মাথা চোকা। ছেলে বিকেল বেলা গেল রাস্তায়, দেখে যে কালো কালো অনেকগুলো পাওয়া গেছে এরকম ছাগলের লাদা, এগুলো রাত্রে ভিজাইল, সকালবেলা খালি পেটে খাইল, কিছুক্ষণ পরে পেটে পায়খানা শুরু হয়ে গেল, এরপরে শরীর দুর্বল হলো, স্বাস্থ্য ভেঙে গেল। এরপরে ধরল স্যারকে, স্যার আপনি কি বললেন, কি করেছো? বললে এই কাম করেছি। আরে বেটা, তুই তো চনাবুটের উপরে ছাগলের লাদাকে কেয়াস করেছো। এই কেয়াস না, কেয়াস কাকে বলে বুঝতে হবে। তোমাদের কিতাব থেকে দেখো, হানাফি মাযহাবের কিতাব আলিয়া কওমিয়া সব মাদ্রাসায় পড়ানো হয়, উসুল শাসি নূরুল আনোয়ার উসুলে ফেকার কিতাব, পরিষ্কার লেখা আছে, আল মুরাদু বিল কিয়াসে আল কিয়াসুল মুস্তামবাতু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। কিয়াস দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই কিয়াস, যেই কিয়াস কোরআন এবং হাদিস থেকে বের করা হয়। যে কিয়াস তার মানে হচ্ছে এই, একটা নতুন মাসআলা কোরআন হাদিসে সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু মাসআলা এরকম, এই মনে করুন সিগারেট খাওয়া হারাম না মাকরুহ? আমরা বলি হারাম, কোরআন হাদিসের দলিল আছে, কিন্তু অনেকে বলে মাকরুহ। এখন এই মাসআলা, ওই যুগে আল্লাহর নবীর যুগে এই রকম ধোঁয়া পান করার কোনো সুরত ছিল না। বর্তমান যুগে একজনের রক্ত আর একজনের শরীরে দেওয়া হয়, একজনের অঙ্গ আর একজনের শরীরে ফিট করা হয়, কিডনি দেওয়া হয়, চক্ষু দেওয়া হয়, এগুলো সংযোজন করা হয়, এগুলো জায়েজ না হারাম? এইগুলো আধুনিক মাসআলা, এগুলো এখন কোরআন হাদিসে নাই, কারণ ওই যুগে এগুলো ছিল না। এখন কি করা হবে? কোরআন হাদিসে আছে যে মাসআলাগুলো, তার মধ্যে এইগুলোর সঙ্গে যার মিল আছে ওই রকম একটা মাসআলার সঙ্গে মিলাইয়া তারপরে ওইটার যে বিধান, এইটার উপরে সেই বিধান কার্যকর করা, এটার নাম কেয়াস। এটার নাম কি? কেয়াস। পরিষ্কার হয়ে গেল? কেয়াস মানে আবার বলছি, দুইটা মাসআলা, একটা কোরআন হাদিসে আছে আর একটা নাই। যেই মাসআলার সমাধান কোরআন হাদিসে নেই, ওই মাসআলার সমাধান দেওয়ার জন্য ওই জাতীয় কোরআন হাদিসের একটা মাসআলার উপরে তুলনা করে মিল করে যে সমাধান দেওয়া হয় ওটার নাম হচ্ছে কি? কেয়াস। সুতরাং বোঝা গেল কেয়াস আন্দাজে কোনো জিনিস করার নাম না। ওই জাতীয় কেয়াস, এই জাতীয় কেয়াস প্রথম করেছে ইবলিস। কে করেছে? সব কেয়াস যদি দলিল হয় তাহলে ইবলিস কেয়াস করে নাই? ইবলিসকে যখন আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা করো, ইবলিস কেয়াস করেছিল, কি করেছিল? ইবলিস বলল না, আমি তো আদমকে সিজদা করব না, কারণ কি? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। কেন ভালো? যুক্তি, কেয়াস। আমার দেশে অনেক আলেমদের নামের সঙ্গে লাগায় যুক্তিবাদী। কি লাগায়? প্রথম যুক্তিবাদীর নাম কি? আউয়ালু মান কাসা ইবলিস। আরবিতে প্রবাদ আছে, আউয়ালু মান কাসা, প্রথম যেই ব্যক্তি সর্বপ্রথম কেয়াস করেছে, যুক্তিবাদী হয়েছে, সেই ব্যক্তির নাম কি? মিস্টার ইবলিস। বোঝা গেল যুক্তিবাদী এইটা কোনো ভালো নাম না। যাই হোক, আমার ভাইয়েরা, ইবলিস বলল আমি আদমের চেয়ে ভালো, কি যুক্তি আছে? আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। ইবলিস কিসের তৈরি ছিল? অকালাক্তাহু মিন তিন, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটি গতি ঊর্ধ্বে না নিম্নে? মাটির গতি নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে। এমন কি আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে ওঠে, আর মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় ঘুরে কোথায় আসে? নিচে আসে। সুতরাং যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নত হওয়া যুক্তিসঙ্গত নয়, বিধায় আমি আদমকে সেজদা করতে পারলাম না। এই যুক্তি পেশ করেছে কে? ইবলিস। বোঝা গেল বর্তমানেও কোরআন এবং হাদিস বাদ দিয়ে, কোরআন এবং হাদিস ছাড়া উসুল বাদ দিয়ে মন গড়া যুক্তি পেশ করে যারা মশলা দেয় তারা হলো কার মুরিদ? মিস্টার ইবলিসের মুরিদ। এই জন্য কেয়াস আমরা মানি, তবে ওই কেয়াস যেই কেয়াস ফেকার কিতাবে আছে, আল কেয়াসুল মুস্তাম্বাতু মিনাল কিতাব ওয়া সুন্নাহ, ওই কেয়াস যেই কেয়াস কোরআন এবং সুন্নাহ থেকে বের করা হয়, যেই উসুল যেই নীতিমালা যেই যুক্তি কোরআন সুন্নার আলোকে বের করা হয় ওই যুক্তি আমরা মানি, ওইটার নাম কি? শরিয়াতে গ্রহণযোগ্য কেয়াস। এটা হলো চারটা মূল উৎস। কয়টা? কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমা উম্মাহ এবং কেয়াস। কয়টা হলো? ইজমা বলতে কোরআন হাদিসে বর্ণিত মাসালার উপর কি হওয়া? একমত হওয়া। আর কেয়াস বলতে কোরআন এবং হাদিসের কোন নীতিমালার আলোকে, উসুলের আলোকে নতুন কোন মাসলার সমাধান বের করা, এটার নাম কি? এই কেয়াস আমরা মানি। আর যেই কেয়াস কোরআন সুন্নাহ অনুযায়ী মিলবে না, নতুন করে কোন কেয়াস করা হয়, সেই কেয়াসের প্রতিষ্ঠাতার নাম কি? ইবলিস। আমরা ইবলিসের কেয়াস মানি না। কেয়াসের মাধ্যমে আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করা যাবে না, বাতিল করা যাবে না। পরিষ্কার হয়ে গেল আল্লাহর বিধানের পরিবর্তে যারা এজমার দ্বারা নতুন শরিয়া প্রণয়ন করে বা কেয়াস দ্বারা নতুন কিছু প্রণয়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাতিল করে দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, আমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষের কোন মুমিন স্ত্রী লোকের অধিকার নাই? অধিকার নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেন, ফয়সালা করে দেন, কোরআনে হাদিসে আল্লাহ আল্লাহর রাসূল কোন বিষয়ে ফয়সালা করে দিয়েছেন, এরপরে কোন মুমিন পুরুষ কোন মুমিন মেয়ে লোকের অধিকার নাই, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে কোন মত দেওয়া ইজমা করা কেয়াস করার কোন অধিকার নাই। বোঝা গেল ইজমা কেয়াস এটাই কোরআন হাদিসে বর্ণিত কোন বিষয়ের উপরে কোরআন হাদিসের আলোকে হবে না, কোরআন হাদিস বাদ দিয়ে তারপর ইজমা কেয়াস হবে? পরিষ্কার বিষয় হয়ে গেল। এটা আছে সূরায়ে আহজাবের 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরা হাসরের 9 নম্বর আয়াতে বলছেন, সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ও মুমিনরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু, রাসূল তোমাদের যা দেন ওটা তোমরা শক্তভাবে ধরো, অমানহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেন তার থেকে বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ বড় শক্ত শাস্তিদাতা। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 13 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার পরিবর্তন করার অধিকার কারো নাই, না ইজমা দ্বারা না কিয়াস দ্বারা। দুনিয়ার সমস্ত মানুষ যদি ইজমা হয়ে যায় যে আমরা সুদ এখন হালাল করে দিব, হালাল করা যাবে না? ইজমা হয়ে গেলে করা যাবে না? বিশ্বাসে মুরঝালি করা যাবে নাকি না? ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কোন বিধান, আল্লাহ যা দিয়েছেন এটাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া ছাড়া মুমিন হওয়া যায় না। যদি কোন রকম সন্দেহ সংশয় থাকে সে মুমিন হতে পারে না। সূরায়ে নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া ফাসাদ বিভিন্ন মামলা মোকদ্দমায় আপনার কাছে বিচার না নিয়ে আসবে। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর আপনি যে বিচার করবেন, আপনি যে ফয়সালা দিবেন, মানে কোরআন এবং সুন্নার ফয়সালা, এই ব্যাপারে যদি আপনার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আনুগত্য করা ছাড়া মুমিন হতে পারবে না। এটা আছে সূরা নিসার 65 নম্বর আয়াতে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। এরপরে যারা ইজমার নাম দিয়ে বিভিন্ন রকমের পীরের নাম দিয়ে তরিকা তৈরি করলো, দিনের মধ্যে বেদাত তৈরি করলো, মাযহাব মানা ফরজ করলো, তরিকা মানা ফরজ করলো, পীর ধরা ফরজ করলো, ছয় লতিফার জিকির শিখাইলো, ভায়া মাধ্যম শিখাইলো, এই রকম যারা শরিয়াত তৈরি করলো, মিলাদ তৈরি করলো, খতমে নারিয়া তৈরি করলো, খতমে খাজাগান তৈরি করলো, এরকম ভাবে কি আছে আরো দুরুদে হাজারি দুরুদে তাস, এই সমস্ত মিলাদ কর কোরআন খতমের বেদাত, এইগুলো তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মৃত্যু বার্ষিকী মিলাদ তৈরি করলো, এই রকম বেদাত তৈরি করে দিল। আল্লাহ তাআলা এদের সম্পর্কে সূরায়ে শুরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনে মা লাম ইয়াযম বিহিল্লা, তাদের কি এমন কোন দেবদেবী, এমন কোন দেবতা আছে যারা এমন কিছু শরিয়াত তৈরি করে দিচ্ছে যা আল্লাহ অনুমোদন করেন নাই, আল্লাহর অনুমোদন নাই, এরপরও নতুন করে ইবাদত তৈরি করে দেয়, তাদের কি এমন কোন আল্লাহ আছে, দেবদেবী আছে? এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনহুম, আল্লাহ তাআলা বলছেন যদি বিচারের জন্য একটা নির্দিষ্ট দিন না থাকতো, কিয়ামত দিবস না থাকতো, তাহলে দুনিয়াতেই এদের ফয়সালা করে দেওয়া হতো। সূরা শুরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, মূলত এই লোকগুলো আল্লাহর পরিবর্তে পীরদেরকে রব বানিয়েছে, কি বানিয়েছে? আসুন সূরায়ে তওবা 31 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম আরহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওরা আল্লাহর পরিবর্তে ওদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়েছে, কি বানিয়েছে? বোঝা গেল মানুষ মানুষের কি হয়ে যায়, রব হয়ে যায়। কারণ রবের যেই কাজ ফরজ বিধান দেওয়ার মালিককে, এখন যদি কোনো মানুষ ফরজ বিধান তৈরি করে দেয় তাহলে সে কি হয়ে যায়, রব হয়ে যায়। এখন চার মাযহাবের কোন একটা মাযহাব মানা ফরজ, এই বিধান কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ দেন নাই, তাহলে যারা এই বিধান তৈরি করেছে তারা কি হয়ে গেছে, রব হয়ে গেছে, এবং যারা এটাকে মানে তারা ওই মানুষ রূপী রবের গোলাম হয়েছে। আমরা কি মানুষ রূপী রবের গোলাম না একমাত্র আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম যারা, তারা একমাত্র রসুলের মাযহাব মানে, এছাড়া কোন মাযহাব মানতে না। আল্লাহর গোলাম যারা, তারা একমাত্র রাসূলের তরিকা মানবে, এছাড়া কোন তরিকা মানতে না। মুসলিমদের কাছে আর কোন তরিকা নাই, মুসলিমদের তরিকা একটা, তার নাম কি ইসলাম, মুসলিমদের মাযহাব একটা, তার নাম কি ইসলাম, মুসলিম কোরআন সুন্নাহ ছাড়া, মুসলিম কোরআন সুন্নাহর আলোকে এজমা কিয়াস ছাড়া আর অতিরিক্ত কিছু মানতে পারে না।